এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে ওঠো কালো চোখের ওই কাজলে, আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না, আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। ভালোবাসার কোন কথাটির কি যে আসল মানে, ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে, ভালোবাসার কোন কথাটির কি যে আসল মানে, ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে। তাই তো যখন শপথ করে বললে ভালোবাসবে না আর, শুনেই আমি বুঝে নিলাম তুমি হলে আরো আমার, তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে অর্থ জানা হলো না, তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে অর্থ জানা হলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না।